ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه 100 درجه اعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والارض رسول صلى الله عليه وسلم বলেছেন জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে যা আল্লাহর পথে জিহাদকারীদের জন্য অর্থাৎ মুজাহিদিনদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। দুইটা স্তরের মধ্যে পার্থক্য হচ্ছে যেমন আসমান এবং জমিনের মধ্যবর্তী দূরত্ব, বুখারী থেকে বর্ণিত। তো আমরা সুহাদাদের কাফেলা এই সিরিজে বিভিন্ন সাহাবাদের থেকে শুরু করে পরবর্তী সময়ে যারা আল্লাহর পথে শাহাদা বরণ করেছেন তাদের কিছু কিছু কাহিনী আমরা এখানে তুলে ধরতেছিলাম। আসলে এই কাফেলায় রয়েছে লক্ষ লক্ষ মুজাহিদিন। আমরা এখানে শুধুমাত্র কিছু কিছু বিশেষ বিশেষ ঘটনা উল্লেখ করতেছি সেই এই উদ্দেশ্যে যে বর্তমান সময়ের যে শাবাবরা আছে, যুবকরা আছে, তারা তাহরিদ হয়, তারা যাতে জেগে ওঠে, তারা যাতে আল্লাহর পথে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য তাদের রক্তগুলো আল্লাহর রাস্তায় ঢেলে দেয়, এটার মাধ্যমে যেন আল্লাহর জমিনে আল্লাহর কালিমা উঁচু হয়। প্রথমে আমরা এখানে আল মাশারি কিতাবের লেখক উনার সম্পর্কে কিছু বলবো। আল মাশারি কিতাব, যারা জিহাদের সাথে জড়িত তারা কম বেশি আল মাশারি কিতাবের ব্যাপারে জানেন, শুনেছেন, খুবই বিখ্যাত একটি কিতাব। আল মাশারি এই কিতাবটিকে বলা হয়ে থাকে যে জিহাদের ব্যাপারে এটাকে একটা এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে, একটা তথ্য ভাণ্ডার। এ ব্যাপারে আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ তিনি বলছেন জিহাদের উপর লেখা বইগুলোর মধ্যে এটা একটা সর্বশ্রেষ্ঠ কিতাব। তো এই বইয়ের যিনি লেখক ওনার পুরো নাম হচ্ছে আহমেদ ইব্রাহিম মোহাম্মদ আল দিমাশকি আল দুমিয়াতি, ওনাকে আবি জাকারিয়া অথবা ইবনুন নুহাস নামেও তিনি পরিচিত। আল মাশারি কিতাবের ব্যাপারে আলজেরিয়া একজন কারারুদ্ধ শেখ এবং নেতা মুজাহিদিনদের, আল্লাহ তালা ওনাকে মুক্ত করুন, তিনি বলেছেন যে ইবনুন নুহাস আল দিমিয়াতি থেকে অর্থাৎ মাশারি সম্পর্কে, মাশারি কিতাব সম্পর্কে তিনি বলেন, এটার থেকে আমি যা পড়ি তার মধ্যে সর্বোৎকৃষ্ট হলো একটা অনুসন্ধান যেটা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য আল্লাহ তাআলার পথে যুদ্ধ করার ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার কারণগুলো ব্যক্ত করে, অর্থাৎ কি কি কারণে মানুষ জিহাদ থেকে পিছে থাকে। তিনি বলেন যে সুতরাং আমি চাই এটা পুরোপুরিভাবে লিপিবদ্ধ করতে যা এতে রয়েছে, যেন এটা অন্যান্য ভাইদের জন্য কল্যাণ বয়ে আনে, হয়তো আল্লাহ তাকে নিদ্রা থেকে জাগ্রত করবেন। ইবনে জাকারিয়া বা ইবনে নুহাস তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মুজাহিদিন। ওনার মধ্যে দুইটা বিষয়ই ছিল, অর্থাৎ জ্ঞান এবং আল্লাহর পথে জিহাদ। অনেকের মধ্যেই দেখা যায় অনেক উলামারা আছে তারা জিহাদ থেকে দূরে রয়েছে, তার অনেক জ্ঞান রয়েছে কিন্তু তার ওই জ্ঞান তাকে জিহাদের পথে আনতে পারেনি। আর অনেকে হয়তো জিহাদের পথে রয়েছেন কিন্তু জ্ঞান হাসিল করতে পারেনি। যখন একজন ব্যক্তির মধ্যে এই দুইটা শ্রেষ্ঠ গুণ একত্রিত হয়, এর চেয়ে আর উত্তম অবস্থা কি হতে পারে? হাফিজ ইবনে হাজার আসকালানি ইবনে নুহাস সম্পর্কে বলেন যে দুমিয়াতের প্রথম সারিতে তিনি ছিলেন জিহাদ থেকে অবিচ্ছেদ্য, মতলব অবিচ্ছেদ্যভাবে তিনি জিহাদ চালিয়ে যাচ্ছিলেন এবং এটা একটা যথাযথ এবং পরম উৎকৃষ্ট গুণ। ইবনে নুহাস সম্পর্কে আস সাখাওয়ারি হচ্ছেন ইবনে হাজার রহিমাউল্লাহর একজন ছাত্র, তিনি বলেন যে তিনি সবসময় ভালো কাজ করার জন্য মুজাহাদা করতেন এবং লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন, মতলব নিজেকে প্রকাশ করতেন না। তিনি কখনোই তার জ্ঞানের জন্য অহংকার করতেন না। যারা তাকে চিনত না ইবনে নুহাসকে, তারা মনে করত যে তিনি একজন সাধারণ ব্যক্তি। তিনি ছিলেন সুন্দর দাড়ির অধিকারী, মাজারি আকৃতির একজন সুদর্শন পুরুষ। তিনি ততক্ষণ পর্যন্ত রিবাত এবং জিহাদে অংশগ্রহণ করেন যতক্ষণ না তিনি শাহাদা বরণ করেন। আবু ইমাদ উনার সম্পর্কে বলেন তিনি একজন শেখ ইমাম এবং তিনি একজন উলামা এবং দৃষ্টান্ত স্থাপনকারী যাকে অনুসরণ করা যায়। এই ইবনে নুহাস রহিমাহুল্লাহ তিনি 814 হিজড়িতে যখন রোমান খ্রিস্টানরা মিশরের তিনাহ গ্রামে আক্রমণ করে তখন তিনি লোকদের সাথে মিলে জিহাদে শরিক হন এবং প্রচণ্ড যুদ্ধ ছড়িয়ে পড়ে। তখন এই প্রচণ্ড যুদ্ধের ওই পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান নাই, পিঠ ফিরান নাই, সেখানে তাকে হত্যা করা হয়। তিনি আল্লাহর পথে শাহাদা বরণ করেন, আল্লাহ তালা ওনাকে শাহিদ হিসাবে কবুল করুন, আল্লাহ তালা ওনাকে জান্নাতে উঁচু মর্যাদা দান করুন। তো এখানে আমরা দেখতে পাই একজন উলামা যিনি জিহাদের ব্যাপারে মানুষকে তাহরিদ করেছেন, এ ব্যাপারে কিতাব লিখেছেন, তার এই জীবন্ত দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তার জীবনের শেষ এন্ডিং এটাই ছিল যে তিনি আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় শাহাদা বরণ করেছেন, যেটা আমাদের জীবনে চরম আকাঙ্ক্ষা। তো রক্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন ওনার কথাকে, উনি বাস্তবায়ন করেছেন। তিনি তথাকথিত ভাবে, অর্থাৎ যে শুধু কথায় অথবা মুখে অথবা লিখনির মাধ্যমে আছে কিন্তু বাস্তবিক আমলে নাই, তিনি ছিলেন একজন উলামা আল আমিলিন, যিনি তার কথাকে আমল দ্বারা বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অতঃপর আমরা শুহাদাদের এই কাফেলা সিরিজে ইবনু নুহাস উনার আল মাশারি কিতাবে একটা খুবই সুন্দর যুদ্ধের কাহিনী অথবা একজন শহীদের কাহিনী উল্লেখ করেছেন, যেটা আমাদের স্পিরিটকে, আমাদের স্পৃহাকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। তিনি বলেন যে আমরা উম্মু ইব্রাহিমের বিখ্যাত একটা কাহিনী বর্ণনা করব। এই কাহিনী আবু জাফর আল্লুবান ওনার মতো উলামারা উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেন যে, একথা বর্ণিত আছে যে বসরায় একজন সালিহাত, মতলব একজন মহিলা, উনি ওনার নাম ছিল উম্মু ইব্রাহিম আল হাশিমিয়া, তিনি বসবাস করতেন বসরায় সিরিয়ার। শত্রুরা যখন মুসলিমদের শহরে আক্রমণ করল এবং মানুষ যখন জিহাদে যোগদান করার জন্য উৎসাহিত হল, উৎসাহ দেওয়া হচ্ছিল, তাহারিদ করা হচ্ছিল মানুষকে, এই অবস্থায় আব্দুল ওয়াহিদ বিন জায়েদ আল বাসরি জিহাদে উদ্বুদ্ধ করে একটা ভাষণ দিলেন মানুষকে তাহারিদ করার জন্য, যাতে লোকেরা জড়ো হয়। তো তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, ওই শ্রোতাদের মধ্যে উম্মু ইব্রাহিম উপস্থিত ছিলেন। আব্দুল ওয়াহিদ তিনি যা বলছিলেন, অর্থাৎ সেখানে জান্নাতের হুরদের ব্যাপারে বর্ণনা দিচ্ছিলেন, উম্মু ইব্রাহিম দাঁড়িয়ে পড়লেন এবং তিনি বললেন আব্দুল ওয়াহিদকে যে, আমার পুত্র ইব্রাহিমকে আপনি জানেন, আপনি জানেন যে বসরার যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা তাদের কন্যাকে তার সাথে বিবাহ দিতে আশা রাখে, তার সাথে বিয়ে দিতে আশা রাখে, যেহেতু উনি বিশেষ বিশিষ্ট পরিবারের সন্তান। তো বলছেন যে, আমি এখনও তাদের ব্যাপারে একমত হইনি, অর্থাৎ আমার ছেলেকে তাদের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারে একমত হইনি, কিন্তু আপনার বর্ণিত মেয়েটিকে আমি পছন্দ করেছি, অর্থাৎ যে হুরের বর্ণনা আপনি দিয়েছেন আমি তাকে পছন্দ করেছি, আমি তার সাথে আমার পুত্রের বিয়ে দিতে পারলে সুখী হব, আপনি কি দয়া করে আরেকবার তার বর্ণনা দিবেন? তো আব্দুল ওয়াহিদ তখন একটি কবিতা আবৃত্তি করে হুরের বর্ণনা দিলেন। এখানে প্রসঙ্গত উল্লেখ করতে চাই, হুরদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে অনেক বর্ণনা এসেছে, এতটুক বলাই যথেষ্ট, যার ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন, যার রূপের বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? হাদিসে এসেছে, সে যদি একবার দুনিয়ায় উঁকি দিত সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যেত, সুগন্ধে ভরে যেত, তার মাথার যে উড়নাটা, এটা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম। বর্তমান যুগের শাবাবদেরকে আমরা বলতেছি, তোমরা কিসের পিছনে ছুটতেছ? সেই হুরদের পিছনে ছুটা দরকার যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূল প্রশংসা করেছেন। তো যখন আব্দুল ওয়াহিদ কবিতা আবৃত্তি করে হুরদের বর্ণনা দিলেন, উম্মু ইব্রাহিম বললেন, আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে চাই এবং আমি তার মোহরানা বাবদ 10,000 দিরহাম দিচ্ছি, তুমি তাকে, অর্থাৎ আমার ছেলেকে তোমার সাথে যে মুজাহিদিন বাহিনী এটাতে নিয়ে যাও, সে যেন একজন শহীদ হিসাবে নিহত হতে পারে এবং আমার জন্য শেষ বিচারের দিন সুপারিশ করতে পারে। এই মায়ের চেয়ে উত্তম আর কি হতে পারে, যিনি বুঝেছেন আসলে আল্লাহর পথে মৃত্যুবরণ করাটাই সফলতা এবং তিনি জানেন যে একজন সন্তান হিসাবে এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে যে শেষ বিচারের দিন তার মায়ের জন্য তিনি সুপারিশ করবেন। আব্দুল ওয়াহিদ বলেন, আপনি যদি এটা করেন তবে আপনার এবং আপনার পুত্রের জন্য রয়েছে মহাপুরস্কার। তখন তিনি তার পুত্রকে, শ্রোতাদের মধ্যে ছিল, তাকে ডাকলেন এবং সে উঠে দাঁড়ালো, অর্থাৎ ইব্রাহিম উঠে দাঁড়ালো এবং বললেন, জি আমার মা। তিনি বললেন, তুমি কি এই মেয়েকে বিয়ে করতে সুখী হবে এই শর্তে যে তোমার আত্মা আল্লাহকে দিয়ে দিবে? সে বলল, অর্থাৎ ইব্রাহিম বলল, জি আমি খুবই সন্তুষ্ট। তখন তিনি বললেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার পুত্রকে জান্নাতের এই মেয়ের সাথে বিয়ে দিলাম এই শর্তে যে তার আত্মা আপনার জন্য সে ব্যয় করবে। আল্লাহু আকবার কবীর। তিনি চলে গেলেন এবং 10,000 দিরহাম নিয়ে ফিরে আসলেন এবং তা আব্দুল ওয়াহিদ, যে উলামা ওখানে তাহরিদ করতেছিলেন, তার হাতে দিলেন এবং বললেন, এটা তার, অর্থাৎ হুরের মোহরানা স্বরূপ, এটা গ্রহণ করুন এবং মুজাহিদিনদের প্রয়োজনে ব্যয় করুন। তিনি তখন তার ছেলের জন্য একটা ভালো ঘোড়া জোগাড় করলেন এবং তাকে সশস্ত্র করলেন। যখন মুজাহিদিনরা যাত্রা শুরু করল, তখন ইব্রাহিম কোরআন তেলাওয়াতকারীদের সাথে বেরিয়ে আসলো এবং তেলাওয়াত করল। إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে জান্নাত। যখন উম্মে ইব্রাহিম, ইব্রাহিমের আম্মা, তার পুত্রকে অভিবাদন করছিলেন, তখন তিনি বললেন, সাবধান থাকো এবং তোমার থেকে আল্লাহর দৃষ্টিতে কোনো কমতি অনুমোদন করো না। অর্থাৎ তুমি যেন আমল আখলাক সব কিছুর দিক থেকে আল্লাহ তাআলা যেন তোমার মধ্যে কমতি না পান, মতলব তুমি হও সর্বোত্তমদের মধ্যে। তিনি তখন তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন এবং বললেন, আল্লাহ যেন শেষ বিচারের দিন ছাড়া আমাদের কখনো এক না করেন। আল্লাহ আকবার কবীর। আব্দুল ওয়াহিদ বললেন, যখন আমরা শত্রু শিবিরে পৌঁছলাম এবং জনগণকে যুদ্ধের জন্য ডাকা হলো, ইব্রাহিম সবার সামনে ছিল এবং সে অনেক শত্রুকে হত্যা করল। অতঃপর তারা তার উপরে চড়াও হলো এবং তাকে হত্যা করলো, ইব্রাহিমকে। আমাদের ফিরতি পথে আমি আমার সেনাদের বললাম, তারা যেন উম্মে ইব্রাহিমকে, ইব্রাহিমের আম্মাকে এটা না বলে যে তার পুত্র নিহত হয়েছে, যতক্ষণ না আমি তাকে বলি। যখন আমরা বসরায় প্রবেশ করলাম, তিনি অর্থাৎ উম্মে ইব্রাহিম জিজ্ঞেস করলেন, আল্লাহ কি তার উপহার গ্রহণ করেছেন যাতে আমি আনন্দিত হতে পারি? অর্থাৎ আল্লাহ কি আমার যে উপহার এটা গ্রহণ করেছেন যাতে আমি আনন্দিত হতে পারি, নাকি তিনি প্রত্যাখ্যান করেছেন যাতে আমাকে কাঁদতে হয়? তখন আব্দুল ওয়াহিদ বললেন, আল্লাহ আপনার উপহার কবুল করেছেন এবং আপনার ছেলে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। তখন উম্মে ইব্রাহিম শুকরিয়া জ্ঞাপন করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার যে হাদিয়া এটা নেওয়ার জন্য আপনার শুকরিয়া। পরদিন তিনি মসজিদে এলেন, এর পরের দিন, এবং আব্দুল ওয়াহিদ ওই উলামা উনাকে বললেন, আনন্দ করো, আমি আমার ছেলে ইব্রাহিমকে গতরাতে স্বপ্নে দেখেছি। সে একটা খুব সুন্দর বাগানে সবুজ কাপড় পরিহিত অবস্থায় একটা মুক্তা খচিত আসনে বসা ছিল এবং তার মাথায় ছিল একটা মুকুট। সে আমাকে বলল, অর্থাৎ ইব্রাহিম, মা আনন্দ করো, আমি আমার হুরকে বিয়ে করেছি। আল্লাহ তাআলা বলেন, আর যারা অগ্রবর্তী তারা তো অগ্রবর্তী, এরাই হবে বিশেষ নৈকট্যের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা ইব্রাহিমের মতো করে প্রথম সারিতে থেকে জিহাদ চালিয়ে আল্লাহর রাস্তায় নিজেদের রক্তগুলো ঢেলে দিতে পারি। আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলা কবুল করুন। অতঃপর আমরা এখানে সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহ ওনার ব্যাপারে কিছু বলবো। যারাই জিহাদের ময়দানে আছেন অথবা ইসলামিক আন্দোলনের সাথে আছেন, যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চান, তারা জানেন তাদের উস্তাদ তুল্য হচ্ছেন সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহ। কম বেশি সবাই ওনার ব্যাপারে জানেন। তিনি ছিলেন মিশরে একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং যিনি মানুষকে জাগিয়ে তুলেছিলেন তার লিখনির মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। তিনি ইখওয়ানুল মুসলিমিন, যেটা তৎকালীন সময়ে সহি আকিদা এবং মানহাজের মধ্যে ছিল, ওই সময়ে বিশেষ অন্যতম একজন নেতৃস্থানীয় তিনি ছিলেন, এবং সঠিক আকিদা মানহাজকে প্রচার করা এবং মানুষকে জাগিয়ে তোলা এবং মুরতাদিনদের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার কারণে ওনাকে তৎকালীন মিশরের মুরতাদ সরকার ওনার প্রতি রুষ্ট হয়, ওনার প্রতি রাগান্বিত হয়। অন্যান্য ইখওয়ানুল মুসলিমিনের সদস্যদের সাথে সাথে ওনাকেও একাধিকবার বন্দি করে এবং শেষ পর্যন্ত 1966 সালে ওনাকে ফাঁসি দেয়। তো আমরা এখানে ধারাবাহিকভাবে ওনার পুরো কাহিনী বর্ণনা করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র জীবনের শেষ মুহূর্তের কিছু বিশেষ ঘটনা উল্লেখ করব, যেটা আমাদেরকে দেখাবে যে আল্লাহর পথে একজন বিশিষ্ট আলেম কিভাবে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল ছিলেন এবং আল্লাহর জন্য নিজের গলায় ফাঁসির দড়ি নিয়েছিলেন, কিন্তু তিনি হক থেকে ফিরে আসেন নাই, শেষ পর্যন্ত অটল ছিলেন। এবং এরকম দৃষ্টান্ত আরও অনেক রয়েছে পূর্বে। তো আমরা এখানে বিশেষভাবে উনাকে ফাঁসির আগ মুহূর্ত থেকে দুজন সাক্ষী, অর্থাৎ সাইয়েদ কুতুবের ফাঁসির দুজন সাক্ষী, তাদের মুখ থেকে শুনবো উনার জীবনের শেষ মুহূর্তের কিছু অবস্থা। ওই দুজন ব্যক্তি ছিলেন পুলিশের সদস্য যারা নিজ চোখে উনার ফাঁসি দেখেছিল। এই ফাঁসি দেখে তাদের মনে গভীর দাগ কেটেছিল এবং তারা তওবা করেছিল এবং তারা উত্তম মুসলিম হওয়ার চেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন এই ঘটনার বর্ণনা এভাবে দিচ্ছেন, তিনি বলেন যে এমন অনেক ঘটনা ছিল যা আমরা আগে চিন্তা করিনি এবং যা আমাদের জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। প্রতি রাতে দলে দলে বৃদ্ধ যুবক এবং মহিলাদের সামরিক জেলখানাতে ঢোকানো হচ্ছিল। অর্থাৎ ইখওয়ানুল মুসলিমিনের যারা ওই আন্দোলনের সাথে জড়িত ছিল, ওই মুরতাদ সরকারকে পরিবর্তন করে ইসলামিক শরিয়া প্রত্যাবর্তন করানোর জন্য ওই আন্দোলনে যারা জড়িত ছিল, এরকম বৃদ্ধ যুবক এবং মহিলাদেরকে সামরিক জেলখানাতে ঢোকানো হচ্ছিল। তো আমাদেরকে বলা হচ্ছিল ওই পুলিশ সদস্যদেরকে যে এরা ইহুদিদের সহযোগিতাকারী, রাষ্ট্রদ্রোহী এবং তাদের গোপনীয়তা বের করা আবশ্যক। যেমন বর্তমানে মুজাহিদিনদেরকে বলা হয় যে খাওয়ারিজ অথবা তারা বখে গেছে, তাদের মৌলবাদী অথবা টেরোরিস্ট, এরকম আরও অনেক ধরনের অপবাদ দেওয়া হয়, ভুল বোঝানো হয়। এই তাদের এই গোপনীয়তা বের করা আবশ্যক। আর এর একমাত্র উপায় হচ্ছে চরম নির্যাতন, বিভিন্ন ধরনের লাঠি চাবুক দিয়ে তাদের দেহের আকার পরিবর্তন করে দেওয়াই ছিল যথেষ্ট। অর্থাৎ এমনভাবে নির্যাতন করা হতো। সে বলতেছে যে আমি এ কাজ করে যেতাম এই দৃঢ় বিশ্বাসের সাথে যে আমরা একটা পবিত্র দায়িত্ব পালন করছি। এদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে আমরা একটা পবিত্র দায়িত্ব পালন করছি। যা হোক, আমরা শীঘ্রই নিজেদের অবর্ণনীয় জিনিসের মুখোমুখি পেলাম। অর্থাৎ আমরা দেখলাম যে ওইসব বিশ্বাসঘাতকেরা, যাদেরকে আমরা বিশ্বাসঘাতক মনে করতাম, তারা নিয়ম নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করছিল, এমনকি নির্যাতন চলাকালীন সময়ও তাদের জিহ্বা আল্লাহর নাম স্মরণ করতেছিল, আল্লাহর জিকির করতেছিল, এমনকি তাদের কেউ কেউ চাবুক আঘাতে মারা যাচ্ছিল কিন্তু তারা হাসতেছিল এবং অনবরত আল্লাহর নাম নিচ্ছিল। স্বভাবত আমাদেরকে যা বলা হচ্ছিল সে ব্যাপারে আমরা সন্দিহান হয়ে পড়লাম, কারণ এটা অবিশ্বাস্য ছিল যে এমন ধর্মপ্রাণ এই ইমানদাররা আল্লাহ শত্রুদের সহযোগী হয়ে বিশ্বাসঘাতকতা করছে। এটা মানে সন্দিহান করে ফেলতেছিল আমাদেরকে। এখানে আমরা উল্লেখ করতে চাই, এটাই হচ্ছে হকের নীতি। যখন পরীক্ষা আসে এবং এত চরম জুলুম নিষ্পেষণের মুখে ইমানদাররা দৃঢ় থাকে, তখন বিরোধী পক্ষ তাদের বিশ্বাসে চির ধরে, তাদের মনে দাগ কাটে এই বিষয়গুলো যে কি সেই সত্য যার জন্য তারা এত নির্যাতন নিষ্পেষণ সহ্য করে এটাতে অটল থাকতেছে। তখন বিরোধী পক্ষ দুর্বল হতে থাকে আস্তে আস্তে হকের দিকে, যারা হিদায়ত পাওয়ার তারা আস্তে আস্তে হিদায়তের দিকে আসতে থাকে। তো ওই পুলিশ সদস্য তিনি বলতেছেন, আমরা অর্থাৎ আমি এবং আমার ভাই গোপনীয়তার সাথে সম্মত হলাম যে আমরা যতদূর সম্ভব এদের ক্ষতি করা থেকে বিরত থাকব এবং যতটুকু পারি তাদেরকে সব রকম সহযোগিতা করব। আল্লাহ তাআলার অশেষ করুণায় সেই জেলে আমাদের বেশি দিন থাকা হলো না। আমাদের উপর অর্পিত শেষ দায়িত্ব ছিল যে একটা জেলে পাহারা দেওয়া, যেখানে এদেরই একজন কারাবন্দী ছিল। আমাদের কাছে তাকে বর্ণনা করা হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং পরিকল্পনাকারী নেতা হিসাবে, অর্থাৎ তার নাম ছিল সাইয়েদ কুতুব। লোকটি অতিমাত্রায় শারীরিক নির্যাতনের কারণে এতটাই যন্ত্রণাপ্রাপ্ত ছিল যে তিনি তার পায়ের উপর দাঁড়াতে সক্ষম ছিলেন না। তার মামলার জন্য তাকে সামরিক আদালতে বহন করে নিয়ে যেতে হতো, অর্থাৎ দাঁড়াতে পারতেন না। এক রাতে ওনার ফাঁসির আদেশ এলো। পরের দিন খুব সকালে আমরা, আমার ভাই এবং আমি, তার বাহু ধরে বন্ধ যে গাড়ি, অর্থাৎ কালো গ্লাস বাই সম্পন্ন যে গাড়ি, এটাতে আমরা তুলে দিলাম, যেখানে আরও কিছু কারাবন্দীকে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরে গাড়িটি ফাঁসির মঞ্চের দিকে রওনা হলো। আমাদের পিছনে কিছু সামরিক গাড়িতে বন্দীদের পাহারা দেওয়ার জন্য সশস্ত্র সৈনিকরা ছিল। অল্প সময়ের মধ্যে এক একজন সশস্ত্র সৈনিক যার যার নির্দেশিত অবস্থানে দাঁড়ালো। কর্মকর্তারা সেখানে প্রত্যেক কয়েদির জন্য একটি করে ফাঁসির মঞ্চ স্থাপন করা সহ সব কিছু প্রস্তুত করে রেখেছিল। সেখানে তার গলায় একটা দড়ি বাঁধা হয়েছিল এবং একজন জল্লাদ অপরাধীর নিচের তক্তা সরিয়ে দেওয়ার আদেশের অপেক্ষায় দাঁড়ানো ছিল। ফাঁসির সময়ে একটা কালো পতাকা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত ছিল একজন সৈনিক, অর্থাৎ যখন ওই পতাকাটা ফেলে দেওয়া হবে ওই তক্তাটা সরিয়ে দেওয়া হবে এবং ফাঁসি পড়ে যাবে আর কি গলার মধ্যে। সবচেয়ে বিস্ময়কর ছিল সেই কথাগুলো যা মৃতপথ যাত্রী মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল। তারা তাদের ভাইদের প্রতি জান্নাতে মিলিত হবার সুসংবাদ দিচ্ছিল, অর্থাৎ একে অন্যকে, যে আমরা জান্নাতে মিলিত হব। এবং এই কথাগুলো তাদের শেষ হচ্ছিল যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলারই জন্য গৌরব মহিমা, যিনি হচ্ছেন মহান এবং সমস্ত প্রশংসা তারই। এই যখন ভয়ঙ্কর মুহূর্ত, তখন আমরা শুনলাম একটা গাড়ি আসতেছে। পাহারারত যে সৈনিক তারা গেটটা খুলে দিল এবং একজন উচ্চপদস্থ কর্মকর্তা আগমন করে সে উচ্চস্বরে জল্লাদকে ফাঁসি থামানোর নির্দেশ দিল। সে সাইয়েদ কুতুবের দিকে অগ্রসর হলো। তার গলা থেকে দড়ি এবং চোখের বাঁধন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো। তারপর সে তার কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভাই সৈয়দ, আমি আপনাকে ধৈর্যশীল এবং মহা ক্ষমাশীল রাষ্ট্রপতির পক্ষ থেকে জীবন উপহার দিচ্ছি। একটি কথা যা আপনাকে স্বাক্ষর করতে হবে, যা আপনাকে এবং আপনার ভাইদের ক্ষমা করবে। তো আপনি যদি সির্ফ একটা কথায় স্বাক্ষর করেন, তাহলে আপনি এবং আপনার সাথে যে ভাইরা আছে তাদেরকে ফাঁসি থেকে বিরত রাখা হবে, ফাঁসি দেওয়া হবে না। সেই কর্মকর্তা উত্তরের অপেক্ষা না করে নোট বই খুলে ধরল। লিখুন আমার ভাই শুধুমাত্র এই কথাটি, অর্থাৎ আমি ভুল ছিলাম এবং আমি অপরাধ স্বীকার করছি। সাইয়েদ কুতুব ভালোভাবে তাকালেন, একটা অবর্ণনীয় হাসি তার চেহারায় ফুটে উঠল। তিনি সেই কর্মকর্তাকে এক আশ্চর্য ঠান্ডা স্বরে বললেন, অসম্ভব, আমি এই সাময়িক জীবনের সাথে সেই জীবনকে বদলাবো না যা কখনো শেষ হবে না, অর্থাৎ আমি আখেরাতের তুলনায় দুনিয়ার এই তুচ্ছ জীবনকে অগ্রাধিকার দিব না। কর্মকর্তাটা তখন দুঃখের সাথে বলল, কিন্তু এর মানে হলো মৃত্যু সাইয়েদ। সাইয়েদ কুতুব প্রশ্নোত্তরে বললেন, আল্লাহর পথে মৃত্যুকে স্বাগতম, আল্লাহ তালা মহান। এটাই তার ইমানের দৃঢ়তাকে প্রকাশ করে। সেই কথোপকথন তাদের মধ্যে এটা দীর্ঘতর করা ছিল অসম্ভব। অফিসার জল্লাদের প্রতি ফাঁসির কাজ সম্পাদন করার ইঙ্গিত করল। শীঘ্রই সাইয়েদ এবং তার ভাইদের দেহগুলো স্পন্দিত হলো। তাদের প্রত্যেকেরই জিহ্বা সেই মুহূর্তে সেই কথাই উচ্চারণ করছিল, আমরা কখনো বলতে পারিনি, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওই পুলিশ বলে এভাবেই আমরা নিজেদের ধার্মিক এবং আল্লাহ ভীরু হলাম, অর্থাৎ তারপরে আমরা তওবা করি এবং দিনের পথে ফিরে আসি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন তার পথে সর্বদা ইমানদার থাকতে পারি। এই ছিল সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহ, ওনার জীবনের শেষ মুহূর্তের কিছু দৃশ্য। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। অতঃপর আমরা শেখ আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ ওনার জীবনের কিছু অংশ এবং ওনার শাহাদাতের ব্যাপারে তুলে ধরব, এই আশায় যে এই উম্মাতও যাতে আমাদের এই যে সালেহীন, এই যে মুত্তাকিন, এই যে মুজাহিদিন নেতৃবৃন্দ, তাদেরকে দেখে জেগে ওঠে, তাদের পথ অনুসরণ করে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য নিজেদের জান মাল সর্বস্ব বিলিয়ে দেয়, এই আশায়। আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে শেখ উসামা রহিমাহুল্লাহ তিনি বলেছেন, শেখ আবদুল্লাহ আজম একক কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একাই একটা উম্মত। তার শাহাদতের পর মুসলিম মায়েরা তার মতো দ্বিতীয় একটা সন্তানকে জন্ম দিতে ব্যর্থ হয়েছে। কুফফারদের ম্যাগাজিন টাইম ম্যাগাজিন তারা বলে যে বিংশ শতাব্দীর জিহাদের পুনর্জাগরণের জন্য তিনি দায়ী। মক্কা মোকাররমা থেকে একজন মুজাহিদিন উলামা তিনি বলেন যে শেখ আবদুল্লাহ আজম তার কোনো কথা কোনো সাধারণ মানুষের কথা ছিল না, তার কথা ছিল খুবই অল্প কিন্তু এর অর্থ ছিল অত্যন্ত গভীর। যখন আমরা তার চোখের দিকে তাকাতাম, আমাদের অন্তর ইমান এবং আল্লাহর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যেত। আমরা জানি বর্তমান বিশ্বে এমন কোনো জিহাদের ভূমি অথবা আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদ নেই যিনি শেখ আবদুল্লাহ আজম রহিমাল্লাহর জীবনী, শিক্ষা এবং তার কাজের দ্বারা প্রভাবিত না হয়েছেন। সত্যিকার অর্থেই চেচনিয়ার জিহাদের ফিল্ড কমান্ডার ইবনুল খাত্তাব যিনি নিজেও শাহাদা বরণ করেছেন আল্লাহর রাস্তায়, তিনি বলেন, 1980 দশকে শহীদ শেখ আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ ছিলেন এমন একটি ব্যক্তিত্বের নাম যার কথা চেচনিয়ার জিহাদের ময়দানগুলোতে আজও বারবার প্রতিধ্বনিত হয়ে চলেছে। তিনি মুজাহিদিনদের ব্যাপারে বলতেন যে, যে কেউ জিহাদের ময়দানে মারা গেল সে যেন শরিক হলো শহীদি কাফেলার সাথে। ওনার জীবনীর সংক্ষিপ্ত কিছু অংশ দেখব আমরা। শেখ আবদুল্লাহ ইউসুফ আজম রহিমাহুল্লাহ তিনি 1941 সালে দখলকৃত পবিত্র ভূমি ফিলিস্তিনের জেনিন প্রদেশে আসবাহ আল হারাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এমন একটি পরিবারে বেড়ে উঠেছিলেন যেখান থেকে তিনি শিক্ষা পেয়েছিলেন ইসলাম সম্পর্কে এবং ভালোবাসতে শিখেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ভালোবাসতে শিখেছিলেন আল্লাহর পথে মুজাহিদিনদের সালেহ বান্দাদেরকে এবং আখেরাতের আকাঙ্ক্ষার বিষয়ে তিনি সেই পরিবার থেকে শিক্ষা লাভ করেছিলেন। আবদুল্লাহ আজম রহিমাল্লাহ ছিলেন এমন একজন ব্যতিক্রম ধর্মীয় কিশোর যিনি খুব অল্প বয়সেই ইসলামের দিকে প্রচার কাজ শুরু করেন। তার যে সহযোগীরা তাকে দিনদার কিশোর হিসাবেই চিনত, বাল্যকাল থেকেই তার মধ্যে কিছু অসাধারণ গুণাবলী প্রকাশিত হয়েছিল যা তার শিক্ষকেরা চিনতে পেরেছিল ওনাকে, অর্থাৎ ওনার মধ্যে বিশেষ ব্যক্তিত্ব। অথচ তিনি তখন ছিলেন সবেমাত্র প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন। শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ তিনি পরিচিত ছিলেন দৃঢ় নিষ্ঠাবান এবং গম্ভীর প্রকৃতির, যার কারণে তাকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তিনি একটা ছোট্ট বালক। তিনি তার গ্রামে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন এবং তার সহপাঠীদের মধ্যে তিনি সবচেয়ে তরুণ হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন এবং মেধাবী। খাদুরির কলেজ থেকে তার গ্র্যাজুয়েট শেষ করার পর তিনি দক্ষিণ জর্ডানের আদ্দির নামক গ্রামে তিনি সেখানে শিক্ষকতা পেশায় কাজ করেন। পরে তিনি দামেস্কের বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিভাগে পড়াশোনার জন্য ভর্তি হন এবং সেখান থেকে 1966 সালে শরিয়া অর্থাৎ ইসলামিক আইনের উপরে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। 1967 সালে যখন ইহুদিরা পশ্চিম তীর দখল করে নেয়, তখন তিনি সেখান থেকে হিজরত করে জর্ডানে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের দখলদারিত্বের অধীনে বসবাস করতে চাচ্ছিলেন না। পরবর্তীতে তিনি 1970 সালে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে জর্ডান থেকে জিহাদে যোগদান করেন। এর কিছুদিন পরে তিনি মিশরে চলে যান এবং সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শরিয়ার উপরে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 1971 সালে তিনি কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন এবং 1973 সালে মিশরে থাকাকালীন সময়ে তিনি সাইয়েদ কুতুব রহিমাউল্লাহ, যার কথা আমরা কিছুক্ষণ আগে বললাম, ওনার পরিবার পরিজনের খোঁজখবর নেওয়ার জন্য যান। শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ ফিলিস্তিনের জিহাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেন। যদিও কিছু কিছু বিষয় সেখানের ফিলিস্তিন জিহাদে কিছু কিছু বিষয় অপছন্দনীয় ছিল, যেমন এর মধ্যে অনেকেই যোগদান করেছিল যারা ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে ছিল। তিনি বলতেন কিভাবে তারা ফিলিস্তিনকে মুক্তির জন্য জিহাদ চালিয়ে যাচ্ছে, যেখানে তারা এসব প্লেইং কার্ড অথবা গান শোনা অথবা দৃষ্টিবিভ্রম অথবা এরকম ধরনের কাজে রাত অতিবাহিত করে। শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ বলেন, হাজারো মানুষের কোনো জনবহুল জায়গায় যখন তাদের সবাইকে নামাজের জন্য আহ্বান করা হতো, তখন তাদের মধ্যে থেকে এত কম সংখ্যক মানুষ নামাজে উপস্থিত হতো যা হাতের আঙ্গুলি দিয়ে গুণা সম্ভব ছিল। তিনি সেখানে থাকাকালীন ইসলামের দিকে তাদেরকে পরিচালনার চেষ্টা করতেন, কিন্তু তারা তার এই প্রচেষ্টাকে প্রতিহত করত। একদিন তিনি এক মুজাহিদিনকে জিজ্ঞেস করলেন, ফিলিস্তিনের মধ্যে এই যে অভ্যুত্থান, দিনের সাথে কি আর সম্পর্ক আছে? সে বোকার মতো এবং সুস্পষ্ট ভাষায় বলল, এই অভ্যুত্থানের পিছনে দিনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা জাতীয়তাবাদ অথবা দেশপ্রেমের জন্য, দেশের প্রতি ভালোবাসার জন্য। এখানে প্রসঙ্গত উল্লেখ করতে হয় যে একজন ব্যক্তি তার বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদ করে, একজন ব্যক্তি তার কওমের জন্য জিহাদ করে, কিন্তু কে আল্লাহর পথে জিহাদ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য জিহাদ করে সেই আল্লাহর পথে জিহাদ করে। তাহলে মুসলমানদের জাতীয়তা হচ্ছে মুসলমানরা সমস্ত দুনিয়ার মুসলমানরা হচ্ছে ভাই ভাই। কুফফারদের রেখে দেওয়া এই বর্ডারের ভিত্তিতে পরস্পরের ভালোবাসা এবং আলওয়ালওয়াল বাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। এখানে নিয়াতের পার্থক্য, একজন ব্যক্তি জিহাদ করতেছেন আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ, তিনি আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য এবং মুসলমানদের জুলুম বন্ধ করার জন্য, আর একজন ব্যক্তি করতেছে দেশের প্রতি ভালোবাসা, জাতীয়তা, যেটা হচ্ছে কুফরি জাতীয়তাবাদ। তো তখন সে বোকার মতো এই উত্তর দেয় যে দিনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটাই ছিল সেখানে তার অবস্থানের শেষ মুহূর্তের কথা। এরপরে তিনি ফিলিস্তিন ত্যাগ করে সৌদি আরবে সেখানকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়ার কাজে চলে যান। যখন শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ উপলব্ধি করতে পারলেন যে এই উম্মার বিজয় ফিরিয়ে আনতে পারবে একমাত্র ঐক্যবদ্ধ বাহিনীর মাধ্যমে, তখন থেকে জিহাদ এবং গান অর্থাৎ বন্দুক হয়ে যায় তার জীবনের প্রধান কাজ এবং প্রধান বিনোদন। তিনি বলেন, আর কোনো সমঝোতা নয় কোনো সংলাপ, নয় কোনো আলাপ আলোচনা, একমাত্র জিহাদ এবং গান অর্থাৎ বন্দুক। এটা ছিল ওনার বিখ্যাত উক্তি। তিনি তাই বলতেন যা তিনি নিজে আমল করতেন। শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ হচ্ছেন প্রথম আরব যিনি আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টদের বিরুদ্ধে জিহাদে যোগদান করেছিলেন। 1980 সালে যখন তিনি সৌদি আরবে ছিলেন, তখন তার সুযোগ হয়েছিল একজন আফগান মুজাহিদিনের সাথে সাক্ষাৎ করার। ওই মুজাহিদিন সেখানে হজ করার উদ্দেশ্যে এসেছিলেন। অতঃপর তিনি তাদের মধ্যে সময় কাটালেন এবং আফগান জিহাদের বিষয়ে আরও কিছু জানতে চাইলেন। যখন তাকে আফগান জিহাদের ঘটনাগুলো বলা হচ্ছিল, তখন এই বিষয়গুলো তার কাছে ছিল অর্থাৎ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ একেবারেই অপ্রকাশিত, এবং তখন তিনি বুঝতে পারলেন যে এতদিন যাবৎ তো তিনি এটাই অনুসন্ধান করতেছিলেন, এই পথটাকেই খুঁজছিলেন। এভাবেই তিনি সৌদি আরবের জেদ্দা থেকে বাদশাহ আবদুল্লাহ আজিজ বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষকতার পেশাকে ত্যাগ করেন এবং সেখান থেকে তিনি পাকিস্তানের ইসলামাবাদে চলে যান জিহাদে অংশগ্রহণ করার জন্য, এবং তার বাকি জীবন তিনি এর মধ্যেই অর্থাৎ জিহাদে অতিবাহিত করেন। সেখানে গিয়ে তিনি আরও কিছু মুজাহিদ নেতাদের খোঁজ পেয়ে যান, পাকিস্তানে অবস্থানকালে প্রথম দিকে তিনি ইসলামাবাদের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন। এর কিছুদিন পরেই তিনি সেই বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে আফগানিস্তানের জিহাদের কাজে আত্মনিয়োগ করেন। 1980 সালের দিকে প্রথম দিকে শেখ আবদুল্লাহ আজম রহিমহুল্লাহ জিহাদের অভিজ্ঞতা অর্জনের জন্য আফগানিস্তানে আসেন। এই জিহাদের মধ্যে আত্মনিয়োগের মাধ্যমে তিনি আল্লাহর পথে যুদ্ধ করার পূর্ণ আত্মতৃপ্তি অনুভব করেন। ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেছিলেন যে আল্লাহর পথে যুদ্ধের ময়দানে এক মুহূর্ত দণ্ডায়মান হওয়া 60 বছর ধরে ইবাদত করার চেয়েও শ্রেয়। এই হাদিসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে শেখ আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ এমনকি তার পরিবারকে পর্যন্ত পাকিস্তানে নিয়ে আসেন, যাতে তিনি জিহাদের ময়দান থেকে ময়দানে আরও নিকটবর্তী হতে পারেন। এর কিছুদিন পরেই তিনি জিহাদ এবং শাহাদতের ভূমিতে অবস্থান করার উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়ে পেশাওয়ারে চলে যান, আফগানিস্তানে পেশাওয়ারে চলে যান। পেশাওয়ারে আবদুল্লাহ আজম এবং তার প্রিয় বন্ধু ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ বাইতুল আনসার বা মুজাহিদিনদের সেবা সংস্থার সন্ধান পান, যারা আফগান জিহাদের জন্য সমস্ত প্রকার সহযোগিতা করতে প্রস্তুত ছিল। এই সংস্থা অনেক নতুন মুজাহিদিনকে পাকিস্তানে প্রশিক্ষণ দান করত, যাতে তারা আফগানিস্তানের সম্মুখ কাতারে থেকে জিহাদ করতে পারে। আবদুল্লাহ আজমের জিহাদের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষার কারণে শুধু এতটুকু করেই তিনি ক্ষান্ত হননি। অবশেষে তিনি জিহাদের প্রথম কাতারে সামিল হন এবং সাহসিকতার সাথে বীরের মতো ভূমিকা পালন করেন। আফগানিস্তানে তিনি একটি নির্দিষ্ট জায়গায় খুব কম সময়ে অবস্থান করতেন। তিনি গোটা দেশে সফর করেন এবং এর অধিকাংশ প্রদেশগুলো হচ্ছে যেমন লোগার, কান্দাহার, হিন্দুকুশ, পর্বতমালা, পাঞ্জিশের এর উপত্যকা, কাবুল, জালালাবাদ। এই সফর করার কারণে তিনি আফগানিস্তানের সাধারণ যোদ্ধাদের সাথে পরিচিত হবার সুযোগ পান, যারা আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন এবং সম্পদ দ্বারা জিহাদে লিপ্ত ছিল। সফর থেকে ফিরে আসার পর পেশাওয়ারে তিনি নিরবিচ্ছিন্নভাবে জিহাদের ব্যাপারে খুতবা দিতে লাগলেন। তিনি বিভক্ত মুজাহিদিন নেতাদের ঐক্যবদ্ধ করার জন্য দোয়া করতেন এবং যারা এখন পর্যন্ত জিহাদের কাতারে সামিল হয়নি ও আল্লাহর রাহে অস্ত্র তুলে ধরেনি, খুব দেরি হওয়ার পূর্বেই তাদেরকে তাদের দায়িত্বে ফিরে আসার জন্য আহ্বান জানাতেন। আফগান জিহাদের দ্বারা শেখ আবদুল্লাহ আজম রহিমহুল্লাহ অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। ঠিক একইভাবে আফগান জিহাদও তার দ্বারা খুবই প্রভাবিত হয়েছিল। তিনি তার পুরো সময় এই কাজের মধ্যেই নিয়োজিত থাকতেন। আফগান মুজাহিদ নেতাদের কাছে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুসলিম উম্মাকে আফগান জিহাদের ব্যাপারে জাগ্রত করার জন্য তিনি তার সামর্থ্যের মধ্যে কোনো প্রচেষ্টাকে বাকি রাখেননি। তিনি সারা বিশ্বের প্রতিটি কোনায় কোনায় সফর করার চেষ্টা করেন এবং মুসলমানদের ভূমি এবং দিনকে হেফাজতের জন্য তাদের ঘর থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি জিহাদের উপর অনেক বই লিখেছেন, উল্লেখযোগ্য যেমন এসো কাফেলাবদ্ধ হই, আফগান জিহাদে আর রহমানের মুজিজাসমূহ, মুসলিম ভূমির প্রতিরক্ষা যেটা খুবই বিখ্যাত, এবং কারা জান্নাতের হুরদেরকে ভালোবাসে ইত্যাদি, এরকম আর অনেক কিতাব তিনি লিখেন। তিনি সশরীরে আফগান জিহাদে অংশগ্রহণ করেন, যদিও তার বয়স তখন ছিল 40-এর ঊর্ধ্বে। তিনি আফগানিস্তানের পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, বরফের এলাকায়, পাহাড়ে, গরম ঠান্ডায়, গাধায় চলে, পায়ে হেঁটে সফর করেন। তার সাথে থাকা কোনো কোনো যুবক অনেক সময় ক্লান্ত হয়ে যেত, অথচ শাইখ ক্লান্ত হতেন না। তিনি আফগানিস্তানের জিহাদের বিষয়ে মুসলিমদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন এবং এই যে জিহাদ এটা ইসলামের জন্য করা হচ্ছিল তা সারা বিশ্বের মুসলমানদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তার এই অক্লান্ত প্রচেষ্টার পরে আফগান জিহাদ আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এতে বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মুসলমানরা অংশগ্রহণ করা শুরু করে। খুব দ্রুত ইসলামের সৈনিকরা তাদের জিহাদের ফরজিয়াত আদায় এবং নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে রক্ষার জন্য এগিয়ে আসে পৃথিবীর চতুর্দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে, এবং আফগানিস্তানে তারা সমবেত হতে থাকে। শাইখের জীবন আবর্তিত ছিল একটিমাত্র বিষয়কে কেন্দ্র করে, তা ছিল আল্লাহর হুকুমকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করা, যা প্রতিটি মুসলিমের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তার সারা জীবনের একমাত্র মহৎ লক্ষ্য ছিল জিহাদের মাধ্যমে খিলাফার পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর বুকে খিলাফা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্বব্যাপী ইসলামের আলো জ্বলতে থাকে। তিনি এই কাজে তার পরিবারকে উৎসাহ দিতেন, যার ফলশ্রুতিতে তার স্ত্রীকেও দেখা যেত ইয়াতিমদের সেবা করা এবং অন্যান্য মানুষের দুঃখ দুর্দশায় সহযোগিতামূলক কাজে নিয়োজিত থাকতে। তিনি অনেকবারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলতেন তিনি ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত হয় তিনি শহীদ হবেন অথবা তাকে হত্যা করা হবে। তিনি প্রায়ই একটি কথা বারবার পুনরাবৃত্তি করতেন, যদিও তখনও তার একমাত্র লক্ষ্য ছিল ফিলিস্তিনকে মুক্ত করা। একবার তিনি বলেছিলেন, আমি কখনো জিহাদের ভূমি ত্যাগ করব না তিনটি অবস্থা ব্যতীত। হয় আমি আফগানিস্তানে নিহত হব, নতুবা পেশাওয়ারে নিহত হব, নতুবা আমার হাত বাঁধা অবস্থা পাকিস্তান থেকে বহিষ্কৃত হব। হ্যাঁ, বিংশ শতাব্দীতে আফগানিস্তানে জিহাদের মাধ্যমে শেখ আবদুল্লাহ আজম রহিমউল্লাহ জিহাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে ওঠেন। তিনি মুসলিমদের হৃদয়কে জিহাদ এবং এর প্রয়োজনীয় বিষয়ে দারুণভাবে নাড়া দিতে সক্ষম হয়েছিলেন, এবং তিনি জিহাদে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে যে বিভিন্ন সন্দেহ সুবাদ ভ্রান্ত ধারণা এগুলোকে দূর করার চেষ্টায় নিয়োজিত ছিলেন। তরুণ প্রজন্মকে জিহাদের জন্য আহ্বানের মাধ্যমে তিনি আলেমদের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন। তিনি জিহাদ এবং এর যে কোনো প্রয়োজনীয়তাকে খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করতেন। একদিন তিনি বলেছিলেন, আমি মনে করি আমার প্রকৃত বয়স হচ্ছে 9 বছর। 7.5 বছর কেটেছে আফগান জিহাদে আর 1.5 বছর কেটেছে ফিলিস্তিনের জিহাদে। এছাড়া আমার জীবনের বাকি বয়সগুলো কোনো মূল্য নেই আমার কাছে। মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় প্রায় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে থাকতেন, জিহাদ পরিত্যাগ করা হবে না যতক্ষণ পর্যন্ত না এক আল্লাহর ইবাদত করা হয়। এই জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কালিমাকে সবার উপরে তোলা হয়। জিহাদ চলবে যতক্ষণ পর্যন্ত না সকল নির্যাতিত মানুষকে মুক্ত করা হয়। জিহাদ চলবে আমাদের সম্মান এবং দখলকৃত ভূমিগুলোকে ফিরিয়ে আনার আগ পর্যন্ত। জিহাদ হচ্ছে চিরস্থায়ী মর্যাদার পথ। শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহকে মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে খুতবা দেওয়ার সময় বলতে শোনা যেত যে, মুসলিমরা কখনোই অপর জাতি দ্বারা পরাজিত হয় না। আমরা মুসলিমরা কখনোই আমাদের শত্রুদের কাছে পরাজিত হইনি, কিন্তু এর পরিবর্তে আমরা পরাজিত হয়েছি আমাদের নিজেদের লোকদেরই কাছে। বাস্তবিক অর্থেই মুসলমানরা খুবই আশ্চর্য এক অবস্থার মধ্যে অতিবাহিত করতেছে। উম্মাদ কখনো এই অবস্থা প্রত্যক্ষ করেনি যে জিহাদের বিরোধিতা, যেটা কোরআন সুন্নাহ সুস্পষ্ট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আমল থেকে, পরবর্তী উলামা সালফে সালেহিনগণের আমল থেকে সুস্পষ্ট, অথচ উম্মাদকে আজকে ভুল বুঝিয়ে কাফের ইহুদি খ্রিস্টানরা আজকে তাদেরকে তাদের বিরোধিতায় লাগিয়ে দিয়েছে। তারাই আজকে আল্লাহর পথে আল্লাহর কালিমাকে উঁচু করার পিছনে সবচেয়ে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শেখ আবদুল্লাহ আজম তিনি ছিলেন একজন উত্তম ব্যক্তিত্বের অধিকারী, মুত্তাকি এবং আল্লাহর প্রতি যিনি ভরসা রাখতেন, এবং তিনি ছিলেন সাবের, সংযমশীলতা, ধৈর্যশীল, তার ছিল চারিত্রিক অলঙ্কার। তিনি কখনোই কারোর সাথে হীনতামূলক নিচু আচরণ করেননি। শেখ আবদুল্লাহ আজম রহিমউল্লাহ সবসময় তরুণদের কথা মনোযোগ দিয়ে শুনতেন, তিনি তাদেরকে সম্মান করতেন, সকল প্রকার ভয়ভীতিকে অতিক্রম করে তাদের হৃদয়ে সুপ্ত সাহসিকতাকে জাগিয়ে তুলতেন, এবং তিনি অবিরাম সিয়াম পালন করতেন, বিশেষ করে দাউদ আলাইহিস সালামের সুন্নাহ, অর্থাৎ একদিন পরপর সিয়াম পালন করা। এই নীতিতে তিনি সিয়াম পালন করতেন। তিনি অন্যদেরকে সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার জন্য খুব বেশি তাগিদ দিতেন। শেখ ছিলেন একজন মেহরবান, সৎ মানুষ, সালেহ। তিনি কখনো কোনো মুসলিমের সাথে খারাপ ভাষা অথবা অসন্তুষ্টিমূলকভাবে কথা বলতেন না। আফগান জিহাদ চলাকালীন সময়ে তিনি সেখানকার বিভিন্ন মুজাহিদিন দলকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। স্বভাবতই মুসলিমদের এত সফলতা দেখে ইসলামের শত্রুরা নিদারুণ যন্ত্রণা অনুভব করতে লাগল এবং তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করল। 1989 সালের নভেম্বর মাসে তিনি যেই মেম্বারে উঠে নিয়মিত জুমার খুতবা দিতেন, তার নিচে একটা মারাত্মক শক্তিশালী টিএনটি বিস্ফোরক রাখা হয়েছিল। এটা এতই ভয়াবহ বিস্ফোরক ছিল যে এটি বিস্ফোরিত হলে মসজিদের ভিতরে সকল মানুষ সহ নিয়ে পুরো মসজিদটাই ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে মারার ক্ষমতা কার আছে? বিস্ফোরকটি তখন বিস্ফোরিত হয়নি। শত্রুরা তাদের ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাই তারা কিছুদিন পরে ঠিক একই বছরে পেশাওয়ারে তাদের দুষ্কর্ম বাস্তবায়নের চেষ্টা চালায়। আল্লাহ সুবহানাহু তাআলা যখন সিদ্ধান্ত নিলেন যে শেখ আবদুল্লাহ আজম রহিমউল্লাহকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে তার সালেহ বান্দাদের সাথে রাখবেন, আমরা তার ব্যাপারে এরকমই ধারণা রাখি। দিনটি ছিল 1989 সালের 24 নভেম্বর শুক্রবার। তখন সময় ছিল 12:30 অর্থাৎ 12:30। শত্রুরা তিনটি বোমা রাস্তার পাশে পুঁতে রেখেছিল আর রাস্তাটা এতই সরু ছিল যে সেখান দিয়ে একটি গাড়ির বেশি অতিক্রম করতে পারত না। শেখ আবদুল্লাহ আজম রহিমউল্লাহ এই রাস্তা দিয়েই প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে যেতেন। সেই দিন শেখ তার দুই পুত্র ইব্রাহিম এবং মোহাম্মদকে সাথে নিয়ে যাচ্ছিলেন এবং তার আরেক সন্তান তামিম আদনানি, আফগান জিহাদের আরেক বীর মুজাহিদ, পরবর্তীতে যিনি প্রসিদ্ধ আলেম হন, একাকী অন্য একটি গাড়িতে করে আসছিলেন। প্রথম বোমাটি যেখানে পুঁতে রাখা হয়েছিল ঠিক সেই জায়গাতেই গাড়িটি থামানো হলো এবং শেখ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলেন। আর তখনই শত্রুদের বোমাটি মারাত্মক বিকট শব্দ করে বিস্ফোরিত হলো, যার আওয়াজ পুরো শহরবাসী শুনতে পেয়েছিল। মসজিদ এবং আশপাশ থেকে মানুষ ঘটনাস্থলে দৌড়ে আসলো। সেখানে গাড়ির বিক্ষিপ্ত কিছু টুকরা ছাড়া আর কিছুই তারা দেখতে পেল না। তার ছোট পুত্রের দেহ বিস্ফোরণের ফলে 100 মিটার আকাশের উপর উঠে গিয়েছিল, বাকি দুজনের দেহ একই পরিমাণ উচ্চতার উপরে উঠে গিয়েছিল এবং তাদের দেহের বিভিন্ন অংশ গাছ এবং বৈদ্যুতিক তারের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহর দেহটি সম্পূর্ণ অক্ষত অবস্থায়, শুধুমাত্র মুখ দিয়ে কিছু রক্ত প্রবাহিত অবস্থায় একটি দেয়ালের সাথে হেলানো অবস্থায় পাওয়া গেল। ওই চরম বিস্ফোরণের মাধ্যমে শেখ আবদুল্লাহ আজম রহিমাউল্লাহ এর দুনিয়ার যাত্রা পরিসমাপ্তি ঘটে, যিনি তার জীবনের অধিকাংশ সময় আল্লাহ সুবহান তালের পথে জিহাদ করার মাধ্যমে কাটিয়েছিলেন। এর মাধ্যমে তার জন্য জান্নাতের বাগান আরও সুনিশ্চিত হয়ে যায়। আমরা এভাবেই ধারণা রাখি। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন ওনাকে শহীদ হিসাবে কবুল করেন এবং সম্মানিত বান্দাদের সাথে থাকার সুযোগ দেন, ওনাকে জান্নাতে উঁচু মর্যাদা দান করেন। এখানে আমরা ওনারই ছাত্র, ওনারই অনুসারী আরও কিছু মুজাহিদিন শেখদের কথা স্মরণ করতে ভুলব না, যাদের প্রত্যেকেরই জীবন এক একটা কাহিনীর মতো, এক একটা অধ্যায়ের মতো। প্রত্যেকের জীবন আলোচনা করতে গেলেই এক একটি স্বতন্ত্র অধ্যায়, স্বতন্ত্র আলোচনার প্রয়োজন পড়বে। যেমন বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের প্রিয় শেখ উসামা রহিমাহুল্লাহ, যিনি এই উম্মাদকে জিহাদের জন্য জাগিয়ে তুলেছেন। আজকে দুনিয়ার বিভিন্ন প্রান্তে জিহাদ ছড়িয়ে পেরেছে আল্লাহর নিয়ামতে। যিনি আল্লাহর পথে যুদ্ধরত অবস্থায় থাকাকালীন সময়ে আল্লাহর পথে শাহাদা বরণ করেছেন, তেমনিভাবে আমরা স্মরণ করতে চাই শেখ আতিয়াতাল্লাহ রহিমাউল্লাহ, শেখ মুস্তফা আলী আজিদ রহিমাউল্লাহ, শেখ আবু ইয়াহিয়া লিব্বি রহিমাউল্লাহ, শেখ খালেদ আল হুসাইনান রহিমাউল্লাহ। প্রত্যেকের জীবনই এক একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনারা স্থাপন করে গিয়েছেন। এরকম আরও অনেক মুজাহিদিন শেখরা, ওদিকে যেরকম শেখ আবু মুসাব আল জারকাবি রহিমাউল্লাহ, তারপরে শেখ আবু উমার আল বাগদাদি রহিমাউল্লাহ, শেখ আবু হামজা আল মুহাজির রহিমাউল্লাহ, চেসনিয়া যেরকম ইবনুল খাত্তাব রহিমাউল্লাহ, ঠিক একইভাবে ইয়েমেনে শেখ আনোয়ারা উল্লাহকি রহিমাউল্লাহ, যাকে মার্টার অফ দাওয়া বা দাওয়ার জন্য শহীদ বলা হয়ে থাকে। আমাদের এই বাঙ্গাল থেকেও অনেকেই ছিলেন যারা আফগান জিহাদে নিজেদের কুরবানি দিয়েছিলেন। এর মধ্যে বিশেষভাবে আমরা আব্দুর রহমান ফারুকি, ওনার নাম উল্লেখ করি। প্রিয় মুজাহিদিন কমান্ডার আব্দুর রহমান ফারুকি, যার নামে আব্দুর রহমান ফারুকি ক্যাম্পও স্থাপন করা হয়েছিল এবং শেখ উসামাও সেই ক্যাম্পের তত্ত্বাবধান অথবা পর্যবেক্ষণ করতেন। এরকম আরও অনেক মুজাহিদিন কমান্ডার, তারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, তাদেরই পথ ধরে, তাদেরই পথ অনুসরণ করে আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচু করতে থাকার প্রচেষ্টারস্ত অবস্থায় আমাদেরকে যেন তিনি কবুল করে নেন, আমাদেরকে যেন তিনি আল্লাহর পথে শাহাদা দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।